আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز او محترم حضرات مربیان کرام او دیگر مصلیان عظام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা আলোচনা পেশ করেছিলাম এলেমের ফজিলত, বিশেষ করে দ্বীনি জ্ঞান অর্জন করার মর্যাদা, এবং আহলে ইলম যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেন তাদের কি মর্যাদা। এ প্রসঙ্গে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্য থেকে যারা ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করেন, এবং যারা উতুল ইলম আহলে ইলম যারা, যাদেরকে কোরআন এবং সুন্নাহ তথা দ্বীনি ইলম অর্জন করার সুযোগ করা হয়েছে, সুযোগ করে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য দারাজাত অনেকগুলো স্তর রয়েছে। এমনি ভাবে কোরআনুল কারিমের সবচেয়ে বড় সাক্ষী তাওহীদের সাক্ষী, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমাম বিল কিসত লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম। শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন। এরপরে বললেন ওয়াল মালায়িকা, এবং ফেরেশতারা এই সাক্ষী দেয়, উলুল ইলমে, এবং যারা উলুল ইলম আহলে ইলম যারা তারাও সাক্ষী দেয়। এখানে উলুল ইলমদেরকে অর্থাৎ দ্বীনি ইলম যাদের আছে, আসমানি কিতাবের ইলম যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এমন একটা কাজে অংশীদার বানালেন যে কাজটা আল্লাহ তাআলা নিজে করেছেন। শাহিদ আল্লাহ, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, আর কারা? উলুল ইলম যারা তারা। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফযলুল আলিমি আলাল আবিদ কাফযলিল কমার আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের ফজিলত অন্য সাধারণ আবেদের উপরে। আমাদের দেশে অনেক আবেদ আছে, আবেদে জাহেল, মূর্খ আবেদ, এবাদত করে খুব বেশি। এবাদতের ক্ষেত্রে আপনি তার এবাদতের সামনে নিজের এবাদতকে তুচ্ছ মনে করবেন। সারা বছর নফল রোজা রাখে, নামাজ পড়ে, পাগড়ি পরে, এই সব কিছু করে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে না। কোন পীরের মুরিদ বা অন্য কোন কাজ করে, কোন সংগঠনের সঙ্গে আছে, কোরআনুল করিমের ইলমের ধারে কাছেও যায় না। এইরকম একজন আবেদ আর একজন আলেম, এর মধ্যে পার্থক্য কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফযলুল আলিমি আলাল আবিদ কাফযলি আলা আদনাকুম। একজন আলেমের ফজিলত একজন সাধারণ আবেদের উপরে, মূর্খ আবেদ এর উপরে। একজন আলেমের মর্যাদা এবং ফজিলত হচ্ছে কাফযলি আলা আদনাকুম, আমার মর্যাদা যেরকম ভাবে তোমাদের মধ্যে সাধারণ ব্যক্তির মর্যাদা যেরকম, তোমাদের মধ্যেও উপরের লোক না, তোমাদের মধ্যে একেবারে সাধারণ ব্যক্তি, সর্বনিম্ন ব্যক্তি, এর মধ্যে আর আমার মধ্যে যত পার্থক্য, একজন আলেম আর একজন মূর্খ আবেদের মধ্যে তত পার্থক্য। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আর শুনে রেখো, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমরা কি? বাপ মারা গেলে যেরকম ভাবে সন্তানরা ওয়ারিস হয়, এরকম ভাবে নবীদের ওয়ারিস কারা? আলেমরা। নবীদের ওয়ারিস তো আলেমরা হয়, পীরদের ওয়ারিস কারা হয়? পীর মরে গেলে পীর হয় কারা? বোঝা গেল নবুয়তের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, পীরের পোলা পীর হয়, ফাসেক, দাড়ি নাই আর দিনদারি কিচ্ছু নাই, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, পীরের পোলা পীর হয়ে বসা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, কোনো পোলা না। এরপরে বলছেন, ইন্নাল আমবিয়া আলামি ওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। জেনে রাখো, নবীরা দিনার দিরহাম টাকা পয়সার ওয়ারিস বানান না। নবীদের ওয়ারিস সম্পদের ওয়ারিস হয় না। কিসের ওয়ারিস? ইন্নামা ওয়াররাসুল ইলমা, তারা ইলমের ওয়ারিস বানান, ইলম রেখে যান। এই ইলম যারা গ্রহণ করে তারাই নবীর ওয়ারিস হিসেবে গণ্য হবে। ফামান আখাযা বিহি ফাকাদ আখাযা বিহাজ্জিন ওয়াফির। আবু দাউদ, তিরমিজি, দারিমি, এই সব কিতাবে হাদিসটা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীরা সম্পদের দিনার দিরহাম টাকা পয়সার ওয়ারিস বানান না, তারা ওয়ারিস বানান কিসের? ইলমের। ফামান আখাযা বিহি, যে ব্যক্তি এই ইলমকে গ্রহণ করলো, ইলমকে ধারণ করলো, ফাকাদ আখাযা বিহাজ্জিন ওয়াফির, সে পূর্ণ অংশ অর্জন করলো। নবীদের ওয়ারিস সূত্রে যে সম্পদ রেখে গেছে এর পূর্ণ অংশ দখল করলো। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ফরমান, লাউ আন্না ফাকীহান আলা রাসি জাবাল লাকানা হুয়াল জামা। একজন ফকীহ যে দ্বীনের জ্ঞান রাখে, ইলম রাখে, সে যদি একা একটা পাহাড়ের উপরে থাকে তাহলে সে একটা দল, সে একাই একটা জামা, একটা দল। তার মানে হচ্ছে শয়তান 100,000 আবেদ মূর্খ লোকদেরকে গোমরা করার জন্য যে কষ্ট করতে হয় তার চেয়ে বেশি কষ্ট লাগে একজন আলেমকে গোমরা করার জন্য। ফাকীহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফ আবিদ। একজন ফকীহ হাজার আবেদকে গোমরা করতে যা লাগে তার চেয়ে কঠিন একজন আলেম শয়তানের জন্য। এজন্য এলমে নবুয়ত অর্জন করা, এলমে দ্বীন অর্জন করা, এটার গুরুত্ব অপরিসীম এবং পড়তে হবে। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, যারা জানে, যারা দ্বীনি ইলম রাখে তারা, এবং যারা ইলম রাখে না তারা কি সমান? প্রশ্ন করেছেন। এর অর্থ হচ্ছে যারা দ্বীনি ইলম এবং জ্ঞান রাখে তারা, এবং যারা দ্বীনি ইলম রাখে না তাদের মধ্যে অনেক পার্থক্য। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্য থেকে শুধুমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। শুধুমাত্র কারাই ভয় করে? তাহলে এই যে পাবলিক আল্লাহকে ভয় করে, এরা ভয় করে না? হ্যাঁ ভয় করে। অনেক সময় দেখা যায় আল্লাহকে ভয় করে এমন কাজ করে যেটা সে অন্যায় করে, এজন্য বুঝে শুনে। একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে সে কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ মনে করুন, একজন লোক ঘুমাচ্ছিল, তার এক মূর্খ বন্ধু ছিল, বন্ধুকে বললো আমি ঘুমাচ্ছি যেন কেউ ঘুমে ডিস্টার্ব করে না, খেয়াল রাখবে। বন্ধু দেখলো যে একটা মাছি বারবার তার ওই ঘুমন্ত বন্ধুর নাকে পড়ে, কয়েকবার তাড়ালো, শেষ পর্যন্ত রাগ উঠলো, বড় একটা পাথর নিয়ে মাছিটা বসতে নাকের ডগায় ওখানে পাথর মারলো। ভাই বারবার আমার বন্ধুর ঘুমে নষ্ট করো, ঘুম ডিস্টার্ব করো, পাথর মারলে মাছি তো কোন ফাঁকে উড়ে চলে গেছে, বন্ধুর কেমন শেষ। এই বন্ধু একই ওই বন্ধুর ক্ষতি করার ইচ্ছে করেছে নাকি উপকার করার ইচ্ছে ছিল? উপকার করার ইচ্ছে ছিল। উপকার করতে গিয়ে এমন ক্ষতি করলো যে তার জীবনটাকে শেষ করে ফেলল। এটাই অর্থ মূর্খ লোকেরা আল্লাহর ইবাদত করতে গিয়ে অনেক ক্ষেত্রে এমন ভাবে ক্ষতি করে, শিরিক করে, বেদাত করে, যে ইসলামের চরম ক্ষতি করে ফেলে, ইসলাম কি শেষ করে দেয়। এরকম বিষয়গুলো বহুত আছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে ভয় করে আল্লাহর বান্দাদের থেকে একমাত্র আলেম সম্প্রদায়ী। আলেমরাই শুধুমাত্র আল্লাহকে ভয় করে। আলেম দুই রকম হতে পারে, কয় রকম? আমার আলোচনা পুরোটা বোঝার চেষ্টা করবেন। অনেকে আছে শেষে আসে, এখন যদি শুরুর অংশ কেউ না শুনে এখন অংশ শুনে তো সে মনে করবে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। অবশ্যই দিব, কারণ কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর আলেমদের সম্পর্কে মুখোশ উন্মোচন করে দিয়েছেন, ওলামায়ে কেরামদের থেকে আলাদা অঙ্গীকার আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে এই পৃথিবীতে মানুষকে এমনি ছেড়ে দেন নাই। প্রথম একটা সম্মেলন করেছেন, আদমের যত সন্তান দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষদেরকে নিয়ে, আলাস্তু বিরব্বিকুম, বলো আমি তোমাদের রব নই কি? সেই মজলিসে দুনিয়ার সমস্ত মানুষ যা ইতিমধ্যে এসে গেছে, আসবে, আছে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করেছেন। দ্বিতীয় নাম্বার আর একটা সম্মেলন করেছেন শুধুমাত্র নবী রসুলদেরকে নিয়ে। কোরআন বলছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ, নবী এবং রসূলদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্রভাবে একটা অঙ্গীকার নিয়েছেন যে আমি তোমাদের নবুয়ত দেব, রিসালাত দেব, এই শর্তে সেগুলো আলোচনা আছে ওইখানে। তিন নাম্বার আর একটা সম্মেলন করেছেন যেটা নিয়ে আজকে আলোচ্য বিষয়, ওলামায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের থেকে যাদেরকে কিতাবের ইলম দেওয়া হয়েছে, আসমানি কিতাবের ইলম যাদেরকে দেওয়া হয়েছে তাদের থেকে অঙ্গীকার আদায় করেছেন, ওলামায়ে কেরামদের থেকে অঙ্গীকার নিয়েছেন, لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ, আমি তোমাদেরকে ইলমে দীন দিব, কিতাবের ইলম দান করব, খবরদার তোমাদের দায়িত্ব হচ্ছে লাতুবাইয়িনুন্নাহু লিন্নাসে, মানুষের জন্য তোমাদের স্পষ্ট বয়ান করতে হবে, ওয়ালা তাকতুমুনাহু, খবরদার তোমরা ইলমে দ্বীনকে আমার আসমানি কিতাবকে গোপন করতে পারবে না। এজন্য ওলামায়ে কেরাম ওয়াদাবদ্ধ হক কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য। এখন যারা সত্য কথা না বলবে, গোপন করবে, তাদের সমালোচনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। এজন্য বিষয়টা পরিষ্কার করা দরকার, কারণ একদিকে ওলামায়ে কেরামদের মর্যাদা যা আলোচনা শুরুতে করেছি, আর একদিকে এই সুযোগ নিয়ে একদল ভণ্ড ফকির ইসলামের থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় আলেমদের সম্পর্কে বলেছেন, মিশকাত আমার সামনে খোলা আছে, এই মিশকাত শরীফ যেটা আলিয়া কওমিয়া বাংলাদেশের সব মাদ্রাসায় পড়ানো হয়, একেবারে শুরুর দিকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছেন, আন আলী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, تعوذوا بالله من جب الحزن, তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুন থেকে পানাহ চাও, আশ্রয় চাও, মুক্তি চাও। কিসের থেকে? জুব্বুল হুজুন, এর থেকে পানাহ চাও। قالوا يا رسول الله وما جب الحزن সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুন কি জিনিস? কি এমন জিনিস এত ভয়াবহ যার থেকে মুক্তির জন্য আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে হবে? قال وادين في جهنم আল্লাহর হাবিব ফরমান, وادين في جهنم, জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটা স্তর, একটা গর্ত। وادين في جهنم, জাহান্নামের একটা গর্ত, জাহান্নামের একটা স্তর। কেমন স্তর? ইয়াতাআযযু জামিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন আরবাআমিয়াতি মাররাতিন, যেই জাহান্নামের থেকে অন্য অন্য জাহান্নামগুলো প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানা চায়। কতবার? এত মারাত্মক, এত ভয়াবহ জাহান্নাম, যেই জাহান্নামের থেকে অন্য অন্য জাহান্নামগুলো প্রতিদিন 400 বার পানা চায়। কারা এই ভয়াবহ জাহান্নামে যাবে? ইবলিস, ফিরাউন, হামান, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, এই সব লোকেরা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এরা না। قال القراء المراؤون باعمالهم ওই সমস্ত কুররা, কারি সাহেবরা, আলেম সাহেবরা, المراؤون باعمالهم যারা তাদের আমল করে মানুষকে দেখাবার জন্য, লোকদেরকে খুশি করাবার জন্য, মানুষ কেমনে মিলাদে টান দিলে খুশি হবে, কেমনে লম্বা একটা মোনাজাত ধরলে, মা বাবার জন্য দোয়া করলে খুশি হবে মুর্দারের নামে। আল-কুরাউল মুরাউন বিআমালিহিম, মিছিল করতে গিয়ে মিছিলের আগে কেমনে থাকা যাবে? লোকেরা দেখবে, পত্রিকার ছবিটা আসবে, এই মিছিল আমরাও করেছি, কত ধাক্কা থাকে, ক্যামেরা দেখলে ধাক্কা মেরে একজনকে পিছনে দিয়ে সামনে উঠে যায়। আল-কুরাউল মুরাউন বিআমালিহিম ওই সমস্ত কারি সাহেবরা, আলেম সাহেবরা, যারা মেয়ে লোকের হাতে মেকআপ করে টেলিভিশনে বক্তব্য দিতে যায়, মেকআপ করার কারির সাথে কে খবর রাখবেন? এই যে রেডিও টেলিভিশনে, টেলিভিশনে যারা বক্তব্য দিতে যায়, আগে এদের টুপিটা কেমনে পরবে, রুমালটা কেমনে ভাঁজ করবে, মেয়ে লোকের রাস্তাতে সাদাই গুছিয়ে দেয়। আল কুরাউল মুরাউন বিআমালিহিম ফি রিওয়ায়াতিন আল্লাযিনা ইয়াজুরুনাল উমারা, ওই সমস্ত আলেমরা যারা আমির উমারাদের সঙ্গে ঘুরঘুর করে, তাদের সঙ্গে দেখা করে, জাহেল, কোরআন এবং সুন্না দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না, এমন শাসকদের পিছনে যারা ঘুরঘুর করে। এটা মিশকাতের 38 নম্বর পৃষ্ঠার হাদিস পড়লাম, এখানে আরো হাদিস আছে অনেকগুলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উনাসাম মিন উম্মতি সায়াতাফাক্কাহুনা ফিদ্দীন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না উনাসাম মিন উম্মতি, নিশ্চয় আমার উম্মতের একদল মানুষ, সায়াতাফাক্কাহুনা ফিদ্দীন, তারা দ্বীনের ফেকা জ্ঞান অর্জন করবে, দ্বীনে এলেম অর্জন করবে। ওয়াইয়াকরাউন আল কোরআন, আর তারা কোরআনও পড়বে, সুন্দর সুমধুর কণ্ঠে কোরআনও পড়বে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে। ইয়াকুলুনা, তারা বলবে, নাতিল উমারা, আমরা আমিরদের কাছে যাই, শাসকদের কাছে যাই, ফানুসিবু মিন দুনিয়াহুম, আমরা তাদের দুনিয়ার কিছু ফায়দা অর্জন করি, পয়সা নেই, ওয়া নাতাযিলুহুম বিদিনিনা, আমরা দিন তাদের থেকে আলাদা রাখি, ওয়ালা ইয়াকুনু যালিকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা কখনো হতে পারে না, কারণ দুনিয়াদারদের সামনে তুমি ঘুরঘুর করবে, তাদের সঙ্গে মিশবে, আর তাদের কাছে নিজের দিন বিক্রি করবে না, এটা হতেই পারে না। কামালা ইউজতানা মিনাল কাতাদ ইল্লা শাওক, যেমনি ভাবে কাটাদার গাছের থেকে ফল নেওয়া যায় না কাটার আঘাত খাওয়া ছাড়া। কাটাদার গাছের থেকে যদি কেউ ফল পাড়তে যায়, ফুল পড়তে যায়, তো কাটার আঘাত লাগে, এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামালা ইউজতানা মিনাল কাতাদ ইল্লা শাওক, যেমনি ভাবে কাটাদার গাছের থেকে কাটার আঘাত খাওয়া ছাড়া ফল নেওয়া যায় না, কাযালিকা লা ইউজতানা মিন কুরবিহিম, এমনি ভাবে দুনিয়াদার শাসকদের কাছ থেকেও কিছু আদায় করা যাবে না, কাটার আঘাত খাওয়া ছাড়া, পাপে লিপ্ত হওয়া ছাড়া। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, লাও আন্না আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, লাও আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াদাউহু ইনদা আহলিহি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাও আন্না আহলাল ইলমি সানুল ইলমা, যদি আহলে ইলমরা ইলমকে হেফাজত করত, ওয়াদাউহু ইনদা আহলিহি, এবং ইলমকে যারা ইলমের যোগ্য তাদের কাছে রাখত, লাসাদু বিহি আহলা জামানিহিম, তাহলে এই ইলমের মাধ্যমে তারা তাদের সমকালীন লোকদের উপরে নেতৃত্ব দিতে পারত। ওয়ালাকিন্নাহুম বাদালুহু লিআহলিদ দুনিয়া লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম, কিন্তু তারা নিজেদের ইলমকে ব্যয় করেছে দুনিয়াদারদের জন্য, লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম, তাদের দুনিয়ার সামান্য পয়সা অর্জন করার জন্য, সামান্য স্বার্থ উদ্ধার করার জন্য। ফাহানু আলাইহিম, সারাদিন মুর্দারের নামে খতম পড়ে, কি জন্য কিছু পয়সা পাওয়া যাবে? এই জন্য যে লোকটা সারা জীবন নামাজ পড়ে না, মদখোর সুদখোর ঘুষখোর, দাওয়াত দিল মাশা আল্লাহ, গিয়ে সারাদিন খতম পড়লো, এরকম বিভিন্ন লাইনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্নাহুম বাদালুহু লিআহলিদ দুনিয়া, তারা সে এলেমকে ব্যয় করেছে দুনিয়াদারদের জন্য, লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম, তাদের দুনিয়ার সামান্য ফায়দা অর্জন করার জন্য। ফাহানু আলাইহিম, নিজেরা ওদের কাছে নিজেদেরকে অপমান করেছে। সামিতু নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদের নবীকে বলতে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জালাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি, যেই ব্যক্তি তার সকল চিন্তা ভাবনা এবং সব ধান্দার মূল বানাবে একটা জিনিসকে, আখিরাতের চিন্তা ভাবনাকে, কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু, আল্লাহ তাআলা তার দুনিয়ার সমস্ত চিন্তা ধান্দা সবকিছু আল্লাহ তাআলা যথার্থ করে দিবেন। ওয়ামান তাশাআবাত বিহিল হুমুম আহওয়ালুদ দুনিয়া, আর যে ব্যক্তির চিন্তা বহুমুখী হবে, একবার এই দরবার একবার ওই দরবার, বহুমুখী দরবারে ঘোরাঘুরি করবে, লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আওদিয়াতিহা হালাকা, আল্লাহ তাআলা পরোয়া করেন না সে কোন জায়গায় ধ্বংস হবে। রাওয়াহু ইবনে মাজা ওয়া রাওয়াহুল বাইহাকী ফি আসহাবিল ঈমান, মিশকাত 37 নম্বর পৃষ্ঠা থেকে বলা হলো। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন যে যে সমস্ত আলেমরা দুনিয়াদারদের পিছনে, তারা যাতে সন্তুষ্ট এরকম কথা বলবে, কোরআন এবং হাদিসের এলেমকে গোপন করবে। আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন, এ সকল আলেমরা অঙ্গীকার ভঙ্গ করেছে, কারণ তাদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াতে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমূনহু, তোমরা মানুষের সামনে সুস্পষ্ট ভাবে বয়ান করবে, খবরদার তোমরা এটাকে গোপন করবে না, আসমানি এলেমকে গোপন করবে না। আল্লাহ তাআলা বলছেন, ফানাবাযু ওয়ারা আযহুরিহিম, অতপর তারা আল্লাহর বিধানকে পিছনে ফেলে দিল। ওয়াস্তারাউ বিহি সামানান কালিলা, এরা দুনিয়ার সামান্য মালকে ক্রয় করেছে অল্প মূল্যের বিনিময়ে, তারা দুনিয়ার সামান্য মূল্যের কারণে কোরআনকে বিক্রি করে দিয়েছে, কোরআনকে তাবিজের বিনিময়ে, কোরআনকে মুর্দার নামে খতমের বিনিময়ে তারা বিক্রি করে দিয়েছে। আল্লাহ তারা বলছেন ফাবি ইসা মা ইয়াস্তারুন, তারা যা ক্রয় করেছে কতই না খারাপ এগুলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইজন্য আক্ষেপ করে বলতেন, কাসামা যাহরি রাজুলান, আমার পিঠের মেরুদণ্ড ভেঙে দিয়েছে দুই ধরনের মানুষেরা, আমার শক্তি আমার মেরুদণ্ড দুই ধরনের লোকেরা ভেঙে দিয়েছে, আলিমুন মুতাহাক্কিকুন ওয়া জাহিল মুতানাসসিকুন, এক হচ্ছে আলেম যারা আল্লাহর দিন থেকে সরে গেছে, আর এক দল হচ্ছে ওই সমস্ত জাহেল যারা ইসলামের মধ্যে আবার বেশি বাড়াবাড়ি করে। জাহেল দেখা যায় যে মূর্খ, নিজের কোন এলেম কালাম নেই, কোন পীরের তরিকের উপরে সে এত অটল, সে মানুষকে মনে করে এটা না করলে সে কাফের হয়ে গেছে। এরকম ভাবে ইসলামের মৌলিক অনেক বিষয় আছে যেই বিষয়গুলোর কোনো খবর নেই, দেখবেন যে মাশাআল্লাহ। সেদিন আমি একটা পিরোজপুরে একটা বাহাসে গিয়েছিলাম, অনেক লোকেরা এসেছিল বাহাস, সেখানে বাহাস হবে এই মুর্দারের নামে কোরআন খতম পড়া, চল্লিশা করা, মৃত্যু বার্ষিকী করে, এগুলো হারাম। আমাদের একজন লোক সেখানে আছেন যে এখান থেকে শুনেছেন, যে কারণে ওখানে ফতোয়া দিয়েছেন, কোরআন খুলে খুলে দেখাচ্ছে, মানে না। আমি বললাম যে আপনাদের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে, এবারে ফয়সালা কোত্থেকে নেবেন? ফয়সালা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন সূরা নিসা 59 নম্বর আয়াতে, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে বিবাদ দেখা দেয়, বিতর্ক দেখা দেয়, ইখতিলাফ দেখা দেয়, তাহলে ফয়সালা নেবা কার থেকে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলে, তাহলে আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে দাও। অর্থাৎ আল্লাহর কাছে মানে কোরআনের কাছে ফিরাও, কোরআনের সাথে মিলাও, আর রাসূলের কাছে মানে সহিহ হাদিসের কাছে মিলাও। এইভাবে আমরা এর সমাধানে আসতে পারি। আপনারা রাজি আছেন কিনা? লোকেরা বললো হ্যাঁ রাজি আছি। এবার আমি বললাম তাহলে আসুন, কোরআন শরীফের কোন জায়গায় মুর্দারের নামে খতম পড়া, পয়সা নেওয়া এগুলোর বিধান আছে কিনা, হাদিসে আছে কিনা? বরং তাফসির খুলে যখন দেখালাম যে কোরআন এবং হাদিস বলে মৃত্যু ব্যক্তির নামে খতম পড়ে, দোয়া পড়ে, অজিবা পড়ে, কোন রকম জানাজা দিয়ে পয়সা নেওয়া হারাম, যে নেয় সেও হারাম কাজ করলো, যে দেয় সেও হারাম কাজ করলো। এমনকি আমাদের দেশে মুর্দারের নামে যে খাওন দেওয়া হয়, যদি মুর্দারের বিনিময়ে দোয়ার বিনিময়ে খাওন দেওয়া, এটাও জায়েজ নাই। এখন বললো তাহলে এটা আমরা খাই, অসুবিধা কি? আমি বললাম অসুবিধা ঠিক ওইটাই, আপনি জোহরের নামাজ 4 রাকাত ফরজ পড়লেন, আসর 4 রাকাত ফরজ পড়লেন, এশা 4 রাকাত ফরজ পড়লেন, মাগরিব যদি 4 রাকাত পড়ে নামাজ হবে? লোকেরা বললো না হবে না। কেন হবে না? 1 রাকাত পড়লে তো আল্লাহর জন্যই পড়বো, রুকু একটা বেশি হবে, সেজদা দুটো বেশি হবে, সুবহান রাব্বিল আযীম হবে, সুবহান রাব্বিল আলা হবে, কেন হবে না? বলে আল্লাহর রাসূল এটা করেন নাই, সাহাবীরা করেন নাই, আল্লাহ নবীর মৃত্যুর পরে কোনো খবর দেওয়া হয়েছিল নাকি? এই সমস্ত রসম এই খতম পড়তে ডাকা হয়, মানুষকে এত বলার পরও তারপরে ঘুরে ফিরে করবি, ঘুরেইবে ফিরেইবে, অসুবিধা কি? অসুবিধা আল্লাহর নবী এটা করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তুমি ইসলামের মধ্যে ইসলামের নামে একটা বেদাত চালু করেছো। এতে যারা আল্লাহর হুকুম থেকে দূরে সরে ফাসেক ফুজ্জার যারা, এই লোকগুলো এই কাজগুলো বেশি করে। কোন ইমাম সাহেব খতম পড়ায়, কোন ইমাম সাহেব বাসায় মিলাদ পড়ায়, যে ইমাম সাহেব মিলাদ খাইতে খাইতে পেটের ভুঁড়ি বেড়ে গেছে ওই ইমাম সাহেব মিলাদ পড়ায় কোনদিন? এজন্য আমাদের মনে রাখতে হবে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে স্পষ্ট করে দিয়েছিলেন। এবারে ওলামায় সু তৈরি করার জন্য কারখানা হয়েছে, আপনারা জানেন আমেরিকা থেকে এখন নতুন করে কিছু গবেষণা হচ্ছে, আমেরিকার একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, এর নাম হচ্ছে র্যান্ড, RAND, র্যান্ড, র্যান্ড ইনস্টিটিউট, এটার এটার 1600 কর্মী আছে, কর্মচারী আছে, যারা স্বেচ্ছায় সবসময় কাজ করে কোনো পারিশ্রমিক ছাড়া। তারা তাদের খ্রিস্ট ধর্মকে, ইহুদিরা ইহুদি ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য স্বেচ্ছায় কাজ করে, এরকম একদল মানুষ আছে, র্যান্ড এদের নাম, এরা একটা সংস্থা র্যান্ড ইনস্টিটিউট। এটার থেকে তারা বর্তমান মুসলিম বিশ্বের উপর একটা রিপোর্ট তৈরি করেছে আমেরিকাকে পরামর্শ দেওয়ার জন্য, আমেরিকাকে তারা পরামর্শ দিচ্ছে। সেখান থেকে শ্যারিল বার্নার্ড একজন ইহুদি, সে বিয়ে করেছে একটা নামদারি মুসলিম, একসময় মুসলিম ছিল, মোরতাদ হয়ে গেছে, সেই মুসলিমকে বিয়ে করার পরে এরা ইসলামের সবকিছু জেনে এরপরে ইসলামের বিরুদ্ধে কি কি কাজ করা যায় এভাবে একটা রিপোর্ট তৈরি করে আমেরিকাকে দিল। এবং সেখানে যে রিপোর্টগুলো দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, র্যান্ডের রিপোর্টে বলা হয়েছে, অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ, মতাদর্শের যুদ্ধ। সব মুসলিম দেশ, পাকিস্তানে মনে যুদ্ধ চলছে, ইরাকে যুদ্ধ চলছে, আফগানিস্তানে যুদ্ধ চলছে, র্যান্ড এটা বুঝতে পেরেছে এই যুদ্ধ কোন বংশ নিয়ে যুদ্ধ নয়, এই বংশ যুদ্ধ কোন অর্থনৈতিক যুদ্ধ নয়, এটা হচ্ছে একটা মতাদর্শের যুদ্ধ। লেখা আছে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ, আদর্শের যুদ্ধ। এর ফলাফল ই নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা। এই যুদ্ধে কারা বিজয় লাভ করে সেটাই দেখতে হবে আমাদেরকে। এর ফলাফলে যদি যারা মুজাহিদিন তারা বিজয় লাভ করে তাহলে সঠিক ইসলাম চলে আসবে, আর যদি অপরপক্ষ সরকার পক্ষ বিজয় লাভ করে তাহলে মনে রাখবা তোমাদের কোনো ভয় নেই, সেটাই বলা হচ্ছে। এর ফলাফলই নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা। এরপরে লিখেছে যুক্তরাষ্ট্র, এটা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে চতুর্মাসিক যে রিপোর্ট বের হয় তাতে 2007 সালে বের করা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের ও আদর্শের, যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের এবং আদর্শের, অস্ত্রের যুদ্ধ চলছে, আদর্শের যুদ্ধ এটা। এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত বা আখ্যাত করা যাবে। অর্থাৎ নিজেদের দেশে মুসলমানদের মধ্যে এই আদর্শটাকে ঘৃণিত করতে হবে, এটাকে অপছন্দনীয় করতে হবে, এটাই তারা বলেছে। এই যুদ্ধের চূড়ান্ত বিজয় অশুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা আখ্যাত করা যাবে। সুতরাং আপনারাই বুঝতে পারছেন বর্তমানে তা অনেকটা সফল হয়েছে। এখন বর্তমানে কোরআনের অনেক আয়াতে যেখানে বিষয় কতগুলো বিষয় আছে বললে আমি দেখেছি শুধু অন্য মসজিদ না আমাদের মসজিদেও আছে, জেহাদের নাম শুনলে এই এলাকার বহু দিনদার মুসল্লিরা তাদের চেহারা বাদ পড়ে যায়। বোঝা গেল আমেরিকা তাতে সফল হয়েছে কিনা। আমেরিকা এটাই চেয়েছে যে চরমপন্থী তাদের ভাষায় মুজাহিদিনদেরকে বলা হয় যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করে, এদেরকে ওদের লোকদের কাছে অখ্যাত করে দাও, ওদেরকে ঘৃণিত করে দাও, এটা ওদের চূড়ান্ত একটা। ওরা বলছে এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা আখ্যাত করা যাবে। এরপরে তারা লিখেছে 9/11 এর লিখেছে, এরপর লিখছে ইউএস নিউজ, এতে লিখেছে 9/11 আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, সেনায় যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার। সামরিক মনস্তান্ত্রিক অভিযান এবং সিআইএ এর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ইত্যাদি এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজ কি নয় ইসলামকেও প্রভাবিত করা। বুঝতে পেরেছেন? তারা সাংবাদিকদেরকে, লেখকদেরকে, রেডিও, টেলিভিশন এরকম ভাবে বিভিন্ন ইস্যুতে সিআইএ গোপন ভাবে এদেরকে সাহায্য করছে, কিসের জন্য? শুধু মুসলিমদেরকে প্রভাবিত করার জন্য না, ইসলামকে প্রভাবিত করার জন্য। আপনাকে সন্দেহ ঢুকে দেবে ইসলামে কোরআনে জিহাদ আছে, জিহাদ মানে ওরা শিখাইবে মানুষকে মারো, জিহাদ কি খালি মানুষকে মারা নাকি? এইগুলো শিখিয়ে শিখিয়ে মুসলিমদের মধ্যে কোরআনের উপরে বিদ্বেষ সৃষ্টি করে দেওয়া, যে সমস্ত ওলামায়ে কেরাম এবং যে সমস্ত মুসলিমরা হক কথা বলে তাদেরকে কলঙ্কিত করে দেওয়া, তাদেরকে সমাজে হাও করা, এজন্য একদল টুপিওয়ালা দাড়িওয়ালা একদল বুড়া মানুষ আলেমদেরকেও তৈরি করা হচ্ছে, যাতে করে তাদের কথাগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। এরপরে লিখছে কি শুনুন, যুক্তরাষ্ট্র ইসলামকেই পরিবর্তন করতে চাচ্ছে, ইসলামকেই পরিবর্তন করতে চাচ্ছে। তারা চাচ্ছে এমন এক ইসলাম যে ইসলাম মডারেট ইসলাম, কি ইসলাম তাদের ভাষায়। এরপরে লিখেছে ওয়াশিংটন গোপনভাবে কমপক্ষে 24টি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য। কিসের জন্য? ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য, মুসলিম স্কুলগুলে স্কুলে কোর্স চালুর জন্য, মাদ্রাসা করার জন্য, মুসলিম স্কুলে কোর্স চালু করার জন্য অনুদান প্রদান করেছে, মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার লক্ষ্যে। মডারেট তাদের ভাষায় কাকে বলে আমরা আসতেছি, মডারেট মানে তাদের ভাষায় মধ্যপন্থী, নরমপন্থী, সংযতপন্থী মুসলিম তৈরি করার জন্য, সেটার মাপকাঠিও আছে এখানে, উৎসাহিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার থেকে শুরু সাহায্য দেওয়া হচ্ছে মসজিদ নির্মাণের জন্য, এশিয়ান কোরআন রক্ষা করার জন্য। এশিয়ান কোরআন কি? এশিয়ান কোরআন হচ্ছে জিহাদের আয়াত বাদ দিয়ে, কেতালের আয়াত বাদ দিয়ে এবং যেসব ক্ষেত্রে বলা আছে শুধু ইসলামই একমাত্র ধর্ম, এই সব আয়াতকে বাদ দিয়ে একটা কোরআন তারা ইতিমধ্যে তৈরি করেছে যার নাম কি? এশিয়ান কোরআন। এই এশিয়ান কোরআনের পক্ষে লোক তৈরি করার জন্য তারা অনেক দায়ী আলেম তৈরি করছে, যাতে করে তারা এই কোরআনের সপক্ষে কথা বলে। এরকম লোক পাওয়া যাবে না। জেহাদের বিপক্ষে কথা বলা লোক আছে না এখন এদেশে বহুত, ইসলামের দাওয়াতের কাজ করে। জেহাদের নাম শুনলে বুশের মাথায় তিনটা ভাত পড়তো আর এদের মাথায় দশটা ভাত পড়ে, এরকম লোক আমাদের সমাজে আছে। এজন্য এখানে পরিষ্কার বলছে মডারেট ইসলাম মুসলিম তৈরি করার জন্য আমেরিকা এরকম মিলিয়ন বিলিয়ন 24টা দেশে তারা এখানে স্বীকার করেছে, 24টা দেশে তারা এই কাজ করছে। প্রেসিডেন্ট বুশ ইসলামের পক্ষে বক্তব্য দেয় নাই, 2002 সালের সে এক ভাষণে বলেছে ইসলাম এমন একটি ধর্ম যা বিশ্ব জুড়ে বিলিয়ন মানুষের মনে প্রশান্তি এনেছে এবং প্রত্যেক জাতির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছে। ইহা এমন একটি ধর্ম যা ভালোবাসার উপর প্রতিষ্ঠিত, ঘৃণার উপর নয়। কথা ঠিক, বুশের ভাষণ এটা, 2002 সালের এক ভাষণে সে বলেছে এটা। এই ভাষণের রেকর্ড আমার কাছে আছে, রেকর্ড থেকে এগুলো অনুবাদ করা। সেখানে বলেছে যে ইসলাম এমন একটি ধর্ম যা বিশ্ব জুড়ে বিলিয়ন মানুষের মনে প্রশান্তি এনেছে এবং প্রত্যেক জাতির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছে। ইহা এমন একটি ধর্ম যা ভালোবাসার উপর প্রতিষ্ঠিত, ঘৃণার উপর নয়। কথা সত্য, উদ্দেশ্য খারাপ। কালিমাতু হাক্কিন উড়িয়ে দেবে হাল বাতিল, কথাটা সত্য, তার উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য হচ্ছে এর দ্বারা ওই যে মডারেট মুসলিমদেরকে উৎসাহিত করা, অপরদিকে যারা মুজাহিদিন যারা জেহাদ করছে এদেরকে ইঙ্গিত করা যে ওরা ঘৃণা সৃষ্টি করছে, কারণ ওরা এদের বিরুদ্ধে লড়াই করছে, কেন ওরা মেরে যাবে আর মুসলমানরা চুপ করে মার খেয়ে যাবে, এটাই ওদের টার্গেট। এজন্য এই ইনস্টিটিউটের পক্ষ থেকে এবারে মডারেট মুসলিম কারা তার কিছু লক্ষ্য নির্ধারণ করেছে। এইখানে বলা হয়েছে তোমরা এই সমস্ত বই যারা লেখবে, যারা মডারেট ইসলামের পক্ষে বই লেখবে, তোমরা এদের বইগুলোকে ভর্তুকি দিয়ে প্রকাশ করো, তাদের কাজ লেখা প্রবন্ধ বইগুলো ভর্তুকি দিয়ে প্রকাশ ও বিতরণ করো। এরপরে র্যান্ড ইনস্টিটিউট এর মতে একজন মডারেট মুসলিম কাকে বলে তাদের ভাষায়, এক নম্বর হলো যে মুসলিম গণতন্ত্রকে বিশ্বাস করে। এটা আমি বারবার উল্লেখ করেছি যে গণতন্ত্র একটা আলাদা মতবাদ, আলাদা দিন, আলাদা চিন্তা ভাবনা, জীবন ব্যবস্থা। ইসলাম একটা আলাদা চিন্তা ব্যবস্থা। গণতন্ত্রের মূল বক্তব্য সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের মূল বক্তব্য সমস্ত ক্ষমতার উৎস কে? সূরা আলে ইমরানের 26 নম্বরে পরিষ্কার বলা আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার উৎস, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ক্ষমতা দান করো, ও তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছে ক্ষমতা ছিনিয়ে নাও, ও তু ইজ্জা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, ও তু যিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছা অপমান করো, বিয়াদিকাল খায়রু, সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে, সমস্ত ক্ষমতার উৎস কার হাতে? গণতন্ত্রের ক্ষমতার উৎস কার কাছে? গণতন্ত্রে আইনের উৎস কারা? জনগণ। জনগণে ভোট দিয়ে সংসদ লোক পাঠাবে, সংসদ আইন তৈরি করবে, সেটা আল্লাহর আইন বাতিল করার ক্ষমতাও রাখে। যদি কেউ ওকালাতি করে বলেন যে না এটা ভুল বলেছেন, আমি বলি আমাদের দেশে আল্লাহর আইন চালু আছে, আল্লাহ বলেছেন চোরের হাত কাটো, কোরআনে পরিষ্কার বলা আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা, চোর চাই পুরুষ হোক নারী হোক, চুরি করলে ওদের হাত কেটে ফেলো, আইনটা কার? এই আইন আছে। এই যারা সরকারে ওকালাতি করে, যারা যাদের গায়ে ঘা লেগে যায়, আমি যখন হক কথা বলি তখন একদল সরকারের পাঁচটা গোলা মৌলবী এবং জাহেল মূর্খ এবং নাস্তিক মোতাদের খাল, এই সমস্ত লোকেরা তখন তাদের মাথায় ঘা হয়ে যায়, তারা আমার বিরুদ্ধে সমালোচনা করে। আমি তাদের পরিষ্কার বলতে চাই, দালালি করো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মসজিদে বসে বলছি, বলো আজকে আল্লাহ তার আইন দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে ফেলো, এই আইন দেশে কার্যকর আছে? আজকে আইন যদি বাস্তবায়ন করা হয় তার থাকতে পারবে এখানে? কি ওকালাতি করছো, আগে আইন বাস্তবায়ন করো, আল্লাহ আইন বাতিল করছে কেন? আসুন, আল্লাহ তার আইন দিয়েছেন, মদ সম্পর্কে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু, মদ জুয়া লটারি মূর্তি এই সমস্ত সব শয়তানের কাজ, ফাজতানিবুহু অমুসলিম জাতি তোমরা একে সম্পূর্ণভাবে বিরত পরহেজ করো। কার আইন? আমার দেশে যদি লাইসেন্স থাকে তাহলে মদ হালাল না হারাম? মদ বৈধ। এমনি ভাবে আল্লাহ তাআলা জেনার ব্যভিচারের বিচার দিয়েছেন আযানিয়াত ওয়া যানি ফাজরিদু কুল্লু ওয়াহিদিন মিনহুম মিয়াত জালদা, ব্যভিচারী নিয়ার ব্যভিচারী যদি তারা বিবাহিত হয় তাহলে ওদেরকে ওদের অবিবাহিতরে 100 দররা মারো, বিবাহিত হলে পাথর ছুরি হত্যা করো, আইনটা কার? আইন আছে এটা। এমনি ভাবে ইসলামে কোরআনে সুদ হালাল না হারাম? কোরআনে পরিষ্কার বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এরপরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহা আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, এবং যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো, ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হয়ে থাকো, ফাইল্লাম তাফআলু যদি তোমরা এটা না করো, সুদ বর্জন না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহ রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। আইনটা কার? আমার দেশে সুদ ব্যাংকে হালাল না হারাম? ব্যাংকে সরকারের কাছে সুদ হালাল না হারাম? তাহলে যারা দালালি করে আমি তাদেরকে বলি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কিয়ামতের মাঠে তোমার সঙ্গে বসে সাক্ষাৎ হাজির হবে ইনশাআল্লাহ, সেদিন দেখা যাবে এই ওলামায়ে সু যারা সরকারের পাঁচটা গোলাম সারা জীবন সুদ ঘুষ খেয়ে যাদের ভুড়ি নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, তারাই কেবল একমাত্র এই সমস্ত বিষয়ে আমাদের সমালোচনা করতে পারে। র্যান্ডের বক্তব্য, এবারে গণতন্ত্রের বক্তব্য বলছিলাম, গণতন্ত্রের বক্তব্য আব্রাহাম লিংকন পরিষ্কার করে দিয়েছেন যে গভর্নর অফ দা পিপল বাই দা পিপল ফর দা পিপল, আর ইসলামের বক্তব্য কি অফ দা আল্লাহ বাই দা ওয়াহি ফর দা পিপল, আইন কানুন বিধান আসবে কার পক্ষ থেকে? কাদের মাধ্যমে? নবী রাসূলদের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে, জনগণের কল্যাণে। দুইটার মধ্যে কোন মিল আছে? ওইটা সম্পূর্ণ একটা আলাদা ধর্ম, এটাকে আলাদা ধর্ম। এটাকে আমাদের দেশে এখন একদল আলেমরা এটাকে মাশাআল্লাহ, এই যখন সমাজতন্ত্র এসেছিল তখন সমাজতন্ত্র ইসলাম এরকম একদল তৈরি হয়েছিল আলেম, কারণ আল্লাহ নবী জীবনে মাল জমা করেন নাই, আবু বকর জমা করেন নাই, এই তো সমাজতন্ত্র। এটা যখন গেল না না এটার সাথে কোনো সম্পর্ক নেই, এখন আবার গণতন্ত্র আছে এটার সাথে একদল যোগ দিয়েছে। এরপরে দুই নম্বর, ওদের সবগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এখানে বিশাল রিপোর্ট তারা দিয়েছে। দুই নম্বর দিয়েছে অসাম্প্রদায়িক আইনের উৎসকে গ্রহণ করা, অসাম্প্রদায়িক আইন তার মানে সব ধর্মের লোকেরা যে যে ধর্মে আছে এরা যার যার ধর্মে বসে থাকবে তখন আপত্তি নাই, আমরা বলি সব ধর্মের লোক থাকতে পারবে আপত্তি নাই, কিন্তু পরকালের মুক্তির জন্য ইসলামের পরিষ্কার বক্তব্য আল্লাহর কাছে একমাত্র দিন কোনটা? এদের বক্তব্য হাদাতুল আদিয়ান, সব ধর্মই ঠিক, কাজী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যা ধর্মে আছে ওখানে বসে ইসলাম তার ধর্ম পালন করলে সে পরকালে নাজাত পেতে পারে, এইটা হলো আর একটা মডারেট মুসলিমদের পরিচয়, অসাম্প্রদায়িক আইনের উৎসকে গ্রহণ করা। এরপরে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, এরপরে লিখেছে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা, অবশ্যই ইসলাম নারী এবং সংখ্যালঘুদের অধিকারের সবচেয়ে নিরাপত্তা দেয়, বরং বেশি দেয় তোমরা যদি তার চেয়ে, কিন্তু ওদের উদ্দেশ্য এখানে কোনটা? নারীদের অধিকার বলতে ইসলামের পর্দায় আঘাত করেছে, ইসলাম বলে পর্দায় থাকো এটা অধিকার হরণ করা হচ্ছে, ইসলাম বলে নারীর অবাধে চলবে, ল্যাংটা হয়ে চলবে, কেন ওদেরকে বাধা দেওয়া হবে, এই সব বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা। আজকে সংখ্যালঘুদের নামে স্লোগান দেওয়া হয়, আমি গত পরশুদিন একেবারে পার্বত্য অঞ্চলের গভীর জঙ্গলের থেকে আমার কাছে কয়েক জাতির উপজাতি এসেছে, ওরা ইসলাম গ্রহণ এখন সবাই করে নাই, আমাদেরকে স্কুল করে দাও, আমাদের ছেলার শিক্ষা গ্রহণ করুক, তোমাদেরকে মুসলমান বানাও। আমি বললাম যে তোমরা আমাকে দোয়া করো, আমি চেষ্টা করবো। আমার কাছে যারা বৈঠকে ছিলেন তারা অনেকে আছেন এখানে, সংখ্যা ঐশের উপজাতিদের একটা প্রতিনিধি দল এসেছে, শিক্ষক এসছে, তারা অনেক ছেলেদের ছবি নিয়ে দরখাস্ত এসছে, প্রায় 35টা ছেলেদের। আরো বলেছে অনেক ছেলে আসতে চায়, তোমরা একটা স্কুল করো এখানে, মাদ্রাসা করো, সেখানে আমরা ছেলেদেরকে দিয়ে ওরা শিক্ষা দীক্ষা গ্রহণ করুক। আমাদের ছেলেরা তো একেবারে কিছুই জানে না, সেখানে কোনো লোকজন যায় না। আজকে সংখ্যালঘুদের নামে ব্যবসা করা হচ্ছে, কিন্তু বাস্তবে গিয়ে দেখেন তাদের অবস্থাটা কি। এই জন্য ইসলামই সেই ধর্ম, যে ধর্ম সত্যিকার অর্থে নারী এবং ধর্মীয় সংখ্যালঘুদের অবশ্যই নিরাপত্তা দেয়, কিন্তু ওদের উদ্দেশ্য হচ্ছে নারীদেরকে উলঙ্গপনা বেহায়াপনার জন্য ছেড়ে দাও। এরপরে আছে সন্ত্রাসবাদ, অবৈধ সহিংসতার বিরোধিতা করা, সন্ত্রাসবাদ বিরোধিতা করা। সন্ত্রাসবাদ বলতে ওরা আফগানিস্তানে মারবে, ফিলিস্তিনে মারবে, মুসলমানদের কাবা দখল করে নিবে, এতে কোনো অসুবিধা নেই, আর তোমরা চুপচাপ বসে থাকো, যদি কেউ বিরোধিতা করে সে হলো সন্ত্রাসবাদ, এটা বিরুদ্ধে করতে হবে এদের ভাষায়। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আজকে ফিলিস্তিনে যারা যুদ্ধ করছে, ফিলিস্তিনি সম্পূর্ণ জমিন ছিল মুসলমানদের জমিন, সেখান থেকে মুসলিমদেরকে উৎখাত করে এখন তারা ভাড়াটে এসে মুসলিমদেরকে উৎখাত করছে, আর এর প্রতিবাদ করলে সে হয় জঙ্গিবাদ। এমনি ভাবে আফগানিস্তানে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, প্রতিবাদ করলে সে হয় জঙ্গিবাদ। ইরাকের মুসলিমদেরকে হত্যা করা হলো, প্রতিবাদ করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। এরা বলছে এটার বিরুদ্ধে যারা বিরোধিতা করে এরা মডারেট মুসলিম, এরকম ভাবে এদের তাফসির আছে এখানে, এইভাবে রিপোর্ট তৈরি করেছে। এরপরে অনেকগুলো প্রশ্ন করবে তারা, মডারেট মুসলিম ইন্টারভিউ নিবে, সেই ইন্টারভিউর কতগুলো ভাষা আছে এখানে। এই দল বা ব্যক্তি সহিংসতাকে সমর্থন করে কি, বা সে কোন সময় যুদ্ধ করেছে কি, বর্তমানে হয়তো সমর্থন করে না, কিন্তু কোন সময় সে আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাক কোন জায়গায় যুদ্ধকে সমর্থন করেছে বা অংশগ্রহণ করেছে কিনা, যদি করে থাকে তাহলে সে জঙ্গিবাদ। এমনি ভাবে তারা কি গণতন্ত্রকে সমর্থন করে, এবং যদি করে তারা একক ব্যক্তির অধিকারের ক্ষেত্রে গণতন্ত্রকে সাধারণভাবে গ্রহণ করেছে কি, তারা কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারগুলোকে সমর্থন করে, তারা কোনো ছাড় দেয় কি, যেমন ধর্মীয় নারী স্বাধীনতার ক্ষেত্রে। এখন যদি এইগুলো কেউ সমর্থন করে তাহলে সে মডারেট মুসলিম, আর সমর্থন না করলে সে মৌলবাদী মুসলিম। এমনিভাবে তারা কি বিশ্বাস করে যে ধর্ম পরিবর্তন করা যায়, একটি ব্যক্তিগত অধিকার, এটা পরিবর্তন করা যায়, এটা ব্যক্তিগত অধিকার। সে কি বিশ্বাস করে যে শরিয়াহের অপরাধ সম্পর্কিত আইন রাষ্ট্রে প্রয়োগ করা উচিত, এবং হুদুদের যে বিষয়গুলো এগুলো পরিবর্তনযোগ্য, সে কি বিশ্বাস করে যে রাষ্ট্রে শরিয়া বা সামাজিক আইন প্রয়োগ করা উচিত, অথবা সে কি বিশ্বাস করে যে এই ক্ষেত্রে শরিয়া ছাড়া অন্য কোন আইনের সুযোগ থাকা উচিত, বিবাহ, বহুবিবাহ, একটা মেয়ে দুজন স্বামী গ্রহণ করবে, এসব ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন প্রতি মানব বাধ্য। সে কি বিশ্বাস করে যে মুসলিমদের যে অধিকার সমূহ রয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের সেই একই অধিকার দেওয়া হয়েছে উচিত। সে কি বিশ্বাস করে একজন ধর্মীয় সংখ্যালঘু সমাজের ব্যক্তি মুসলিম অধ্যুষিত দেশে বড় কোনো রাজনৈতিক পদ পেতে পারে। এইভাবে আপনি যদি উত্তরে বলেন যে না, তাহলে আপনি মৌলবাদী মুসলিম, আর যদি বলেন যে হ্যাঁ এটা যদি দেওয়া যাবে তাহলে আপনি কি মডারেট মুসলিম। এইভাবে আজকে একদল ওলামায় সু তৈরি করার জন্য আমেরিকা এবং তাদের সেই স্বেচ্ছাসেবী ইনস্টিটিউট র্যান্ড এরা কাজ করে যাচ্ছে, এবং তারা মাদ্রাসা তৈরি করছে, মসজিদ তৈরি করছে, সাহায্য করছে, আলেমদের তৈরি করছে, তাদের লেখা বই প্রচার করছে, যা রিপোর্ট থেকে পাওয়া গেল। উদ্দেশ্য হচ্ছে একদল আলেম তৈরি করা, যারা আমেরিকা এবং তাদের যে দোসর যারা আছে তাদের স্বার্থের পক্ষে কথা বলবে, এবং ইসলামের যেই বিষয়গুলো ওদের দৃষ্টিতে যেগুলো জঙ্গিবাদ, অমুক তমুক, এগুলোকে যারা বিরোধিতা করবে সেই চেষ্টা তারা করছে। এবং আমি তো বলি যে অনেকটা তারা সফলতা অর্জন করেছে, যে কারণে আজকে আমরা আমাদের সমাজে যখন ইসলামের সঠিক কথা বলি, হুদুদুল্লাহর কথা বলি, শুধু মসজিদে নামাজ পড়ার অসুবিধা নাই, কিন্তু যখনই বলা হয় কোরআনের আইন আছে, সমাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, ব্যবসা চলবে আল্লাহর আইন দিয়ে, সমাজ চলবে আল্লাহর আইন দিয়ে, ব্যাংক চলবে আল্লাহর আইন দিয়ে, রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে, আদালত চলবে আল্লাহর আইন দিয়ে, সংসদ চলবে আল্লাহর আইন দিয়ে, বঙ্গভবন আল্লাহর আইন দিয়ে, গণভবন আল্লাহর আইন দিয়ে, তখন কয় যে লোকটা কি। এমনি ভাবে যখন আপনি মজলুম মানুষের পক্ষে কথা বলবেন, ফিলিস্তিনি মুসলমান, ইরাকের মুসলমান, আরাকানের মুসলমান, যাদেরকে লক্ষ লক্ষ মুসলিমদেরকে বাংলাদেশে নিরাপরাধভাবে ঠেলে দেওয়া হচ্ছে, এদের পক্ষে কথা বললে আপনি কি হবেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আমি আজকে ওলামায়ে কেরামদের মর্যাদা নিয়ে একদিকে আলোচনা করেছি, আর একদিকে ওলামায়ে সু যারা ইহুদি খ্রিস্টান তথা কুফফারদের পাঁচটা গোলাম তাদের স্বার্থের পক্ষে যার কথা বলে এদের ব্যাপারে সাবধান হতে হবে। এই জন্য এখানে লিখেছে তারা তাদেরকে সাহায্য করবে, লিখেছে এখানে সুফিবাদকে সাহায্য করবে, পরিষ্কার লেখা এখানে রিপোর্টে যে সুফিবাদকে পীরবাদকে এখানে লেখা আছে 5 নম্বর সুফিবাদের জনপ্রিয়তাকে এবং গ্রহণযোগ্যতা উৎসাহ দান করো। বোঝা গেল সুফিবাদের প্রচার আমেরিকা চায়, কারণ সুফিবাদে যে পীর বা দরগা আছে না, দেওয়ানবাগি পীর, রাজারবাগি পীর, চন্দ্রপাড়ার পীর, এমনকি এই যত পীর আছে, এমন একটা ওই যে টেলিভিশন আছে না কি যেন ITV নাকি কোনটা যেন, ওই যে কেবল মিলাদ আর মাজার, সারা বিশ্বে কোন কোন জায়গায় মাজার আছে এই মাজার গুলো দেখায়, আর মাজারের দিকে ঝুঁকাও মুসলমানদেরকে আল্লাহ দরবার দিয়ে, পীরের দিকে ঝুঁকাও, এই সব মুসলমানদেরকে ওরা অর্থ দিয়ে পরামর্শে সাহায্য করবে। সেই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা একদিকে উলামায়ে কেরামদের প্রতি সম্মান দেখাবেন, তাজিম করবেন এবং নিজে ইলম অর্জন করবেন, অপর দিকে উলামায়ে সু তথা গদ্দিনাসীন, গদ্দি আছে আবার গদ্দি, শাহজাদা, শাহজাদা, সাহেবজাদা, জুলফে দারাজ, গেসু দারাজ, বান্দা নওয়াজ, খাজা নওয়াজ, মুশকিল কুশা, হাজত রওয়া, এরকম হাজার টাইটেল নিয়ে যারা গদ্দি নাসীন হয়ে আছে, এই সমস্ত উলামায়েদেরকে বর্জন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।